মরার আগেই সুখী হতে চাওয়া জীবনের ব্যর্থতা, রাতের আকাশে সূর্য খোঁজার মতো হাস্যকর। হাসি কান্নার জীবন পেরিয়ে মৃত্যুই সফলতা, সত্যিকারের সুখ সে তো আছে শুধু মৃত্যুর পর। চাওয়া আর চাওয়া, জীবনে চাওয়ার কখনো হবে না শেষ, না পাওয়ার ব্যথা বুকে নিয়ে শুধু বৃথাই দীর্ঘশ্বাস। প্রাপ্তির খোঁজ নিলে দেখা যায় জীবন চলেছে বেশ, তবুও বিষাদ সে তো ভাগ্যের নির্মম পরিহাস। মরুবিয়াবানে ফোটে না গোলাপ, ঘন ঘন পল্লব বরফের কাছে উষ্ণতা শুধু বোকারাই করে আশা। সুখ বলে কিছু পৃথিবীতে নেই, আছে শুধু অনুভব। অনুভবে তাই সুধা হয় বিষ, ঘৃণা হয় ভালোবাসা।